विधिर विधान विधिर विधान बल पाय कैन मानते होबे विधिर विधान बल पाय कैन मानते होबे हमारे भागो मंद कैन जानते होबे हमारे भागो मंद कैन जानते होबे विधिर विधान हो দিল তারে অধিকার যে ওই বিধাতা হবার কে দিল তারে অধিকার যে ওই বিধাতা হবার আমার সুখ আমার শান্তি সব কেড়ে নেবার সে কি এসে আমার এই প্রশ্নের আজ জবাব দেবে আমার ভাগ্য মন্দ কেন জানতেই হবে আমার ভাগ্য মন্দ কেন জানতেই হবে বিধির কেন যে চলতে হবে আমায় শুধুই তার ইশারা কেন যে চলতে হবে আমায় শুধুই তার ইশারা আমার ভালো আমার মন্দ সব তারই দয়া আমি নিজে নিজে বিধাতা আর হব কবে আমার ভাগ্য মন্দ কেন জানতেই হবে আমার ভাগ্য মন্দ কেন জানতেই হবে বিধির বিধান দল হয় কেন মানতে হবে আমার ভাগ্য মন্দ কেন জানতেই হবে আমার ভাগ্য মন্দ কেন জানতেই হবে বিধির বিধান Downloaded from daswebb.in